বাপের চেহারা দেখে মাফাতে মানবের কয়, বাপের চেহারা দেখে মাফাতে মানবের কয়, সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায়, সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায়, বাপের চেহারা দেখে। দয়ার নবী তানার বেটি আম্মাজান ফাতেমাকে কি বলছে? শোনো ও মা ফাতেমা, আমার সাদা জামা, শোনো ও মা ফাতেমা, আমার সাদা জামা, বেদিনের পাথর মেরে করে পাথর মেরে করে দিল রাঙা, আমি তাই ফেতে গেলাম বেদিনদের বলে লাম, আল্লাহ বলে একজন আছে আনো তোমরা ইমান, আল্লাহ বলে একজন আছে আনো তোমরা ইমান। তখন পাগল ভেবে বেদিনেরা, পাগল ভেবে বেদিনেরা, পাথর মারে আমার গায়, সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায়, বাপের চেহারা দেখে। ইসলামের দাওয়া দেতে নবী মদিনাতে গেল, ইসলামের দাওয়া দেতে নবী মদিনাতে গেল, দাওয়া দিতে গিয়ে সে থাই কত অত্যাচার সহিল, দাওয়া দিতে গিয়ে সে থাই কত অত্যাচার সহিল, যে অত্যাচার করে নবী তার হাত ধরে, বলে আল্লাহ তোকে ঈমান দেবে এ দোয়া করে, আল্লাহ তোকে ঈমান দেবে এ দোয়া করে, নবীর চোখে পানি দেখে, নবীর চোখে পানি দেখে, জমিন তুফা হয়ে যায়, সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায়, বাপের চেহারা দেখে। দয়ার নবী যে রাস্তায় হাঁটাচলা করতেন, সেই রাস্তায় একদিন এক ইহুদি বুড়িয়ে কাঁটা বিছিয়ে রেখেছে, সেখানে কি ঘটনা ঘটছে দেখুন। নবী যে রাস্তায় চলে বেদিন বুড়ি বলে, নবী যে রাস্তায় চলে বেদিন বুড়ি বলে, ওই রাস্তায় কাঁটা দিলাম, নবে দেখব কেমন চলে। ওই রাস্তায় কাঁটা দিলাম, নবে দেখব কেমন চলে। তখন নবী খালি পায়ে হেঁটে যায়, কাঁটা নাহি লাগে পায়। নবীর পায়ের ছোঁয়া পেয়ে কাঁটা ফুল হয়ে যায়। নবীর পায়ের ছোঁয়া পেয়ে কাঁটা ফুল হয়ে যায়। তখন দৃশ্য দেখে বেদিন বোরে, দৃশ্য দেখে বেদিন বোরে, লুটিয়ে পড়ে নবীর পায়, সাথে সাথে নবীর হাতে কলমা পড়ে নেয়। বাপের চেহারা দেখে মাফতে মানবীর কয়, সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায়। বাপের চেহারা দেখে বলে হোসেন হাসান, বলো নানা জান, বলে হোসেন হাসান, বলো ও নানা জান, ফোরাতের পানি কেন হইল লাল রং, ফোরাতের পানি কেন হইল লাল রং। তখন শোনো হোসেন হাসান, এ যে খোদার দান, এর ভেদ বলিলে কাঁদবে মোর দুনায়ন, এর ভেদ বলিলে কাঁদবে মোর দুনায়ন। নানার কথা শুনে দুজন, নানার কথা শুনে দুজন, মাকে গিয়ে শোধায় বলো বলো মা জননী, নানা জান কে কয়। বাপের চেহারা দেখে মাফতে মানবীর কয়, সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায়। বাপের চেহারা দেখে মরণের ডাকে যেতে হবে চলে, মরণের ডাকে যেতে হবে চলে, আত্মীয় স্বজন মায়ার সংসার ফেলে, আত্মীয় স্বজন মায়ার সংসার ফেলে। তখন কাঁদবে ভাই বোনেরা, কাঁদবে বাবা মা, বলে মোদের ছেড়ে কোথায় চলে গেলে ও বাবা, মোদের ছেড়ে কোথায় চলে গেলে ও বাবা। মইদুল তোর সাথে, মই ঈদুল তোর সাথে যাবে আমল নামা সাদা কাফন ছাড়া সাথে কিছু যাবে না সাদা কাফন ছাড়া সাথে কিছু যাবে না বাপের চেহারা দেখে মাফাতে মানবের কয় সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায় সাদা পিরহন লাল হলো রক্ত কেন তোমার গায় www.anibas.in